الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد গত তিন সপ্তাহ পূর্বে কিতাবুল জেনায়েত থেকে আমাদের আলোচনা চলছিল। এরপরে তাওয়াসসুল বা ওয়াসিলা সম্পর্কে আলোচনা করেছি তিন সপ্তাহ। আজকে দাফন কার্য সম্পর্কে যে আলোচনা করেছিল সে বিষয়ে একটি নসিহাতমূলক হাদিস পেশ করছেন, আর এটি গুরুত্বপূর্ণ। বলছেন শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি, ওয়া ইয়াজুজুল জুলুসু ইনদাহু আসনা আদ-দাফন লিকাসদি তাযকীরি আল-হাযিরিন বিল-মাউত ওয়া মা বা'দা। যখন মৃত ব্যক্তিকে দাফন করা হবে এমনি সময়ে যারা উপস্থিত তাদেরকে উপদেশ দেওয়ার জন্য বসা জায়েজ। এক্ষেত্রে হাদিস রয়েছে বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্যাপারটা, যেমন মৃত ব্যক্তিকে দাফন করা হচ্ছে সময় যায় না, তেমনি সময়ে দিনদার পরহেজগার অথবা আলিম সমাজ নেতা ভালো লোকজনকে উপদেশ দিতে পারেন নসিহাতমূলক। এখানে হাদিস পেশ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এরকম করেছেন, লম্বা হাদিস পেশ করেছেন। হাদিসটি কি? যখন আসলেন কবরে এখনো পর্যন্ত তাকে দাফন করা হয়নি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসলেন আর আমরাও তার আশপাশে বসলাম। আমাদের মাথার উপরে যেমন পাখি বসে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন সাহাবায়ে কিরাম নিশ্চুপ হয়ে কথা শুনতেন, নড়তেন না, মাথা পর্যন্ত নাড়াতেন না, সুবহানাল্লাহ। তো বলছেন কাআন্না আলা রুউসিনা আত-তায়র, যেমন আমাদের মাথায় পাখি বসে গেছে। এরকম গুরুত্ব সহকারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছি। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ডাল ছিল আর ডাল দিয়ে তিনি মাটি করছেন, স্বাভাবিক ভাবে এরকম করি না বলেন এক জায়গায় বসে। তো ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাচ্ছেন, আবার জমির দিকে তাকাচ্ছেন, এরকম বলছেন ওজা আলাইহি তিনবার তিনি তার দৃষ্টি আকাশের দিকে করলেন, আবার জমিনের দিকে করলেন, এরকম তিনবার করলেন। তারপর বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল ক্বাবরি মারাতাইন আও থালাথা, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও কবর আযাব থেকে, এ কথা বললেন দুইবার বা তিনবার। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ক্বাবরি থালাথা, হে আল্লাহ আমি নিজে যদি কবর আযাব থেকে আশ্রয় চান তাহলে আমরা কি আশ্রয় চাইব? আল্লাহ আমাদের জন্য আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। নবী তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছনের সব গুণাতুর নেইমার, একচ্ছত্র অপরাধা থেকে আশ্রয় চেয়েছে, জাহান্নাম থেকে আশ্রয় চেয়েছে। তার জন্যই সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এত সত্য যে হ্যাঁ, তিনি নিজে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি তোমার কাছে কবর আযাব থেকে আশ্রয় চাইছি। তিনবার বললেন, তারপর কি বললেন হাদিসটি বলছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিন আদ-দুনিয়া ওয়া ইকবালিন মিন আল-আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুন মিন আস-সামা বিয়াদুল উজুহ কাআন্না উজুহাহুম আশ-শামস মা'হুম কাফানুন মিন আকফারি আল-জান্নাহ ওয়া হানুতুন মিন হানুতি আল-জান্নাহ। মুমিন বান্দা যখন দুনিয়ার এই জীবন শেষ, জীবনের শেষ প্রান্তে আসে, আখেরাতের দিকে অগ্রসর হয়, অর্থাৎ মৃত্যুর সময়, ওই সময় আসমান থেকে ফেরেশতা তার কাছে আসেন, তাদের চেহারা থাকে শুভ্র সাদা, সুন্দর চেহারা, যেমন তাদের চেহারা এমন ভাবে আলো উজ্জ্বল যেমন চেহারা সূর্যের মতো, অর্থাৎ সূর্যের মতো তাদের চেহারা, ওইসব ফেরেশতাদের চেহারা জ্বলজ্বল করতে থাকবে। তাদের সাথে থাকে জান্নাতি কাফন, সুন্দর কাফন, মধ্য থেকে কাফন, অর্থাৎ ফেরেশতা আলী মুসলাম, যে লোকটি ভালো তার জান খরচ করার আগেই যাওয়ার পর থেকে জান্নাতের কাফন সমূহের মধ্য থেকে কাফন নিয়ে আসেন, জান্নাতি কাফন তার কাছে নিয়ে আসেন। আমরা তো কেমন পড়াই ফেরেশতাদের কামনা একটা, সুবহানাল্লাহ, ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি সমূহ থেকে একটি সুগন্ধি তারা নিয়ে আসে, এসে হাত্তা ইয়ালবিসু মিনহু মাদাল বাসার, চোখের দৃষ্টি সীমা পর্যন্ত তার চোখের দুই যে ব্যক্তি মারা যাবে, দৃষ্টি সীমা শেষ প্রান্তে ওরা এসে বসেন, তারপরে আসেন মালাকুল মউত আলাইহিস সালাম, এসে তার মাথার কাছে বসেন। অনেকে বলে আজরাইল, আমাদের দেশে প্রসিদ্ধ আজরাইল, তাই না? আপনাকে আজরাইল এখন বলেন না, শঙ্কর বলবেন মালাকুল মউত আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মালাকুল মউত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজরাইল বলেননি, তো আপনি কেন বলবেন আজরাইল? কথা বলছেন কেমনে বস শুনে শুনি আর দলিল নেই। তোমাদের জান কজ করেন মালাকুল মউত, আজরাইল উল্লেখ করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজরাইল উল্লেখ করেননি, জিব্রাইল প্রথম আলাইহিস সালাম, কোরআনে আছে কি জিব্রাইল নাম? সুষ্ট জিব্রাইল আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি কালীন সালাতে, তাহাজ্জুদের সালাতে, কিয়ামুল লাইলে দোয়া ইস্তিগফার পাঠ করতেন, প্রাথমিক দোয়া আল্লাহুম্মা রব্ব জিব্রাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, সুরতে হুম মজুদ, জিব্রাইল আলাইহিস সালামের নাম আছে, মিকাইল আলাইহিস সালামের নাম আছে, ইসরাফিল আলাইহিস সালামের নাম আছে, আর মালাকুল মউত, মালাকুল মউত আলাইহিস সালাম আজরাইল নাই, তো আপনি কেন বলুন আজরাইল? এটা বাদ দিয়ে দেওয়া উচিত, বুঝতে পারছেন? সব সময় আমাদের জীবনের জন্য আসে মালাকুল মউত, যে কথা বলেছেন স্বয়ং রব্বুল আলামিন, যে কথা বলেছেন আমাদের নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বলছেন তারপরে আসেন মালাকুল মউত আলাইহিস সালাম, এসে তার মাথার কাছে বসেন, কি বলেন? আইয়াতুহা আন-নাফসুল তাইয়িবা ওয়া ফি রিওয়ায়াতিন আল-মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, সুবহানাল্লাহ, মালাকুল মউত ওই আল্লাহর নেক বান্দার মাথার কাছে এসে বলেন, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, নফস তাইয়্যিব, তাইয়্যিব মানে পবিত্র না, ভালো ভালো আত্মা, তুমি বের হয়ে যাও, এই গ্রহ থেকে বের হয়ে আস, তোমার আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত লাগবে দিকে আর তার সন্তুষ্টির দিকে। তাহলে আমাদের সকলের উচিত কোনটা, ভালো কাজ করবে, খারাপ কাজ ভালো হওয়া উচিত কিনা, ভালো কাজ করবে, শুধু নবাদ করবেন না, গলত কাজ করবেন না, মানুষের দোষ উন্মোচন করবেন না, নিজে নিজে দোষ দেখবেন, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ আমি দেখি, নিজের নিজের দোষ শুধাই, যদি এরকম হয় তাহলে আমি ভালো, শুধু মানুষের দোষ সে ডাক্তার নিজের দোষ দেখে না, এরকম কিছু লোক আছে। আল্লাহ আমাদেরকে এসব লোকের অনিষ্ট থেকে হেফাজত করুন, আমাদের ঈমান আল্লাহ পাক বাড়িয়ে দিন, ওইরকম এত নরম ভাবে বের হয়ে আসে দেহ থেকে যেভাবে পানি পানির পাত্র থেকে যদি আপনি ওকে ঢুকিয়ে দেন কিরকম বের হয়ে আসে, সহজ ভাবে বেরিয়ে আসে না, তখন কি বললেন আমাকে আর কিছু সময় দেন, আমি দুনিয়াতে থাকি, দুনিয়া শান্তির জায়গা না অশান্তির জায়গা, ওখানে এসে চলে যায়, সুবহান আল্লাহ। তাই সেই আসল শান্তির দিকে আমাদের খেয়াল রাখা দরকার। আচ্ছা এরপরে বলছেন, وفي رواية حتى إذا خرجت روحه صلى عليه كل ملك بين السماء والأرض وكل ملك في السماء وفتحت له أبواب السماء ليس من أهل باب إلا وهم يدعون الله أن يعرج بروحه من قبلهم فإذا أخذها لم يدعوها في يده طرفة عين حتى أو لم يدعوها في يده طرفة عين حتى يأخذوها فيجعلوها في ذلك الكفن وفي ذلك الحنوط، فذلك قوله تعالى توفته رسلنا وهم لا يفرطون. سبحان الله. অন্য রেবায়ত এসেছে, যখন তার রূহ মুমিন বান্দার রূহ তার শরীর থেকে বের হয় তখন আকাশ আর জমিনের মাঝে যত ফেরেশতা আছেন সবাই তার সালাতুল জানাজা আদায় করেন। সুবহানাল্লাহ। ভালো লোক হলে এরকম ভালো লোক হওয়ার চেষ্টা করি। আচ্ছা ওয়াকুল্লু মালাকিন ফিস-সামা, আসমান জমিনের মাঝে যেসব ফেরেশতা আছেন ওরা সালাতুল জানাজা পড়েন, এমনি ভাবে যারা আসমানে আছেন তারাও এই রূপে সালাতুল জানাজা পড়েন। এবারে যখন মালাকুল মউত আলাইহিস সালাম তার রূহ তার হাতে আসেন, তাকে নেন, কবজ করেন, তখন সাথে সাথেই কাফন পরা আর ফয়জালুহা ফি যালিকাল কাফান ওয়া ফি যালিকাল হানুন, আর ওই যে সুগন্ধি নিয়ে এসেছেন ওই সুগন্ধি তারা তাকে পরিবেশন করেন। এটাই হলো আল্লাহর বাণী। আকাশের করেন তারা দুনিয়া এই পৃথিবী আর আকাশের মধ্যবর্তী যত ফেরেশতা আছেন সবাই তার সালাত করেন। এরপরে কি, তারপরে ওই রূপ থেকে পৃথিবীতে যে সুগন্ধি সর্বোত্তম আর সবচেয়ে বেশি মূল্যবান সবচেয়ে ভালো ভালো সুগন্ধি যেটা, এরকম সুগন্ধি এই রূহের রূপ থেকে বের হতে থাকে। তারপরে ফেরেশতাগণ ওকে নিয়ে উপর থেকে উপরে যেতে থাকেন বলছেন, যখনই কোন ফেরেশতার দলের কাকিয়ে যান তখন ওইসব ফেরেশতার লোকজন ফেরেশতারা জিজ্ঞেস করেন এই ভালো গুণটা কার, যে নামটি পৃথিবীতে তার সর্বোত্তম নাম ছিল ভালো ছিল লোকজন ডাক্ত আসল নাম ভালো আর ডাক নাম রেখেছে আর কি, ডাক নাম হলো স্ট্যান্ডার্ড আর যেটা আসল নাম বাংলাদেশে বিশেষ করে ওইটা আরেকটা। আপনি যেমন আপনি ছেলে হয়েছে আপনার, আপনি নাম রাখলেন যেটা আসুন না এইসব নামের মধ্যে যেটা সর্বোত্তম ওই নাম ধরে থাকে ওইসব ফেরেশতারা ডাকবেন। তাহলে আমি বলি আপনি যে নাম ডাক নাম রাখবেন তাও যেন ভালো হবে আর যেটা আরেক নাম রাখেন ওইটাও যেন ভালো হবে। এরকম করে তারা যান একদম আকাশে, প্রথম আকাশে অনেক দরজা খোলার জন্য বলেন তখন তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়। সুভান আকাশে দরজা বন্ধ তো যে কোনো লোক তারা যেতে পারবে না, যে ভালো মুমিন মুমিন গঙ্গার ও নিয়ে যাচ্ছেন তো বিশ্বাস আপনি যদি ভালো হন আপনার রূপ পড়ে যাবে আর আপনারা তো দেখলেন যে ব্যক্তি ভালো তার কতটুকু মর্যাদা, আর যে খামান খামান সম্পর্কে আগামী দশে আলোচনা করবো, আজকে আর আলোচনা করবো না, حتى ينتهي به إلى السماء أو ينتهى به إلى السماء السابعة. তো এরকম করে প্রতি আকাশে যাবেন আর প্রতি আকাশে প্রতি আসমানের যেসব ফেরেশতা ওরা তাকে সম্বর্ধনা জানিয়ে দ্বিতীয় আকাশ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, দ্বিতীয় আকাশের ফেরেশতা তো এরকম তৃতীয় আকাশ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, তৃতীয় আকাশের ফেরেশতা তো চতুর্থ আকাশ পর্যন্ত সাদর সম্বর্ধন জানিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম করে সাত সপ্তাহ আকাশে তাকে নিয়ে যাবেন সাত নম্বর আকাশে। আচ্ছা আপনি যদি হালকা শুধুমাত্র এক নেতা শরীর নেতা যে কোনো একটা সমাগম করেন মনে করেন বাংলাদেশের এখানে আপনি হয়তো ওই শাখার সভাপতি আর নয় সাংগঠনিক সম্পাদক আর নয় ঠান্ডা বেশি গেলেন বাংলাদেশ ওরা কয়েকটা গাড়ি গাড়ি নিয়ে আসলো হুম হুম নেতা কত খুশি হন আপনার পর্যন্ত মানুষ খুশি হয়ে গেলেন এটা আর কি আপনি তো আপনি যদি আপনার কাছে যদি কিছু পয়সা থাকে আর কিছু লোক ওখানে বানিয়ে নেন সমাজ 1000 লোক জড়ো করে দিলেন আলাদা অমুক অমুক জিন্দাবাদ জিন্দাবাদ উত্তরপত্রিকায় চলে আসলো আপনার হয়ে গেল তাই না? এটা তো দুনিয়ার নিয়ম বর্তমানে। আচ্ছা বলেন তো অনেকে বলছে অমুক ভাই জিন্দাবাদ জনসেবক অমুক ভাই জিন্দাবাদ জননেতা অমুক ভাই জিন্দাবাদ এই সেই আর আসলে আপনার মধ্যে কিছুই নেই আছে কিনা? আপনাকে যে তারা সাদর সম্বাদন জানাবেন আপনার আমল দেখে সুবহানাল্লাহ আপনার আমল ভালো তাই ফেরেশতাগণ আপনার ব্যাপারে হ্যাঁ আপনাকে ওই হিসাবে আপনার সাদর সম্বাদন দেওয়া দুনিয়ার ইজ্জত বড় না আখেরাতের ইজ্জত বড়? দুনিয়ার ইজ্জত বড় না মৌতের পরে যে ইজ্জত পাবো আমি যদি মুমিন হই ওই ইজ্জত বড়। ভালো করে বুঝুন শুধু আল্লাহ নিজের জন্য সময় বের করো নিজের জন্য কারণ আচ্ছা অন্যদিকে আপনি আল্লাহর দিন জানবেন আল্লাহ কি আমাদের মুখাপেক্ষ কি না আপনি আল্লাহর মুখাপেক্ষ কি আপনি আল্লাহ দিন মেনেছেন না আপনারই বেড়ে যদি আপনি আল্লাহ দিন না মানেন তা আপনারই ক্ষতি সামনে যখন সত্যাকাশে নিয়ে যাওয়া হবে তার রূহ আল্লাহ পাক বলবেন উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন আমার বান্দার আমলনামা তোমরা ইল্লিয়িনে ওই সেটি সূরাতুল মুতাফফিন তাফসীরে বলেছি এটা আপনারা পেয়েছেন এটা এটার ডিটেইল ছিল না আল্লাহ প্রাপ্ত ফেরেশতাগণ দেখেন তো ওখানে আপনার আমল নামা লিখা হবে সুবহানাল্লাহ আপনার নাম লিখা হবে তো বলেন ফায়ুত্তাব কিতাব ফি ইল্লিয়িন তারপরে কি বলা হবে أعيدوا إلى الأرض فإني وعدتهم أني منها خلقتهم وفيها أعيدهم ومنها أخرجهم تارة أخرى الله قد كباه أما لبن ذاكي ما تيت في ذي دعو سادة كاسي تلني مجد روح أبنا نام لي أو بعلي تارك الله قد كباه আমার বান্দাকে মাটি দিয়ে ফিরিয়ে দাও আমার চলে যাবে মাটি দিয়ে এই জমিনে আপনার কবরে কিন্তু আমরা বুঝবো না কবরের জিন্দগি আলাদা ব্যাপার দুনিয়ার কোন ক্যাশ চলে দুনিয়ার ক্যাশ চলে বুঝতে পারছেন বলবেন না এরকম না আমার অনেক সময় ঘুমাই একসাথে দুইজন শোয়া আছে একজন দেখেছে সে জান্নাতে চলে গেছে আমি দেখেছি যে ওনাকে ওনার দুই ডানা দেখে ধরে ফেরেশতাগণ তাকে জান্নাতে নিয়ে যাচ্ছে আর আমরাও তাদের সাথে আছি সুবহানাল্লাহ অনেক সময় মানুষ যেমন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্ন দেখে দেখে কিনা স্বপ্ন আর একটা শয়তানকে দেখে স্বপ্ন আর ও দেখে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুঝি না দুনিয়াতে থাকা অবস্থায় কোন অবস্থায় যদি এরকম হয় একজন শান্তি পায় আর আরেকজন অশান্তি তো খবর আদালতের যে শান্তি অশান্তি ওইটা কেন বুঝে আসে কারণ ওইটা হচ্ছে মারা যাওয়া পরে জিন্দগি দুনিয়ার সাথে এর কোন তুলনা হয় না কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবার বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ খবর আদাব আছে কিনা তাই খবর আদাব থেকে বাঁচার চেষ্টা করি আমরা সবাই আল্লাহ আমাদের তৌফিক দিন আচ্ছা আছেন তো ভালুকের রূহ সাতাকাশের উপর নিয়ে পেলে গিয়ে লেখা হবে তারপরে ثُمَّ يُقَالُ أَعِيدُوهُ إِلَى الْأَرْضِ তোমরা জমিনে তাকে ফিরিয়ে দাও কারণ فَإِنِّي وَعَدْتُهُمْ আমি তাদের সাথে ওয়াদা করেছি আমি তাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি আর এই মাটিতে আমি আবার ফিরিয়ে দেব পুনরায় আবার এই মাটি থেকে তাদেরকে বের করবো সুবহানাল্লাহ তারা আপনারা আপনারা জানেন বুঝে রাষ্ট্রটি মানে দুনিয়ার দিক দিয়ে দুনিয়া সেরে করে যাবে মাটি থেকে আবার এই মাটি থেকে উঠবে যদি ভালো হয় আমরা সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ খারাপটা হওয়া উচিত না কিন্তু কেউ যদি খারাপ কেউ আল্লাহর কাছে আশ্রয় আমরা যেন খারাপ খারাপ না হয় বুঝতে পারছেন দোয়া করো আখেরাতের জিন্দেগিকে স্মরণ করো শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া না নামাজ ছাড়ো না হালাল হারাম বুঝে চলো রবের কাছে চাও রব দিবে ইনশাআল্লাহ তাআলা ইয়া রব তুমি আমাদের সকলকে তৌফিক দান আমিন আচ্ছা এরপরে فيرد الى الارض وتعاد روحه في جسده اوكي মাটিতে পাঠিয়ে দেওয়া হবে আর তার রূহ জসদের সাথে শরীরের সাথে মিলে যাবে রূহ মানে আত্মা রূহকে আবার ওই তার শরীর ফিরিয়ে দেওয়া হবে বলেন তো এটা কি রকম কি বুঝবে রূহ কি কি জানে ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ترى تما كي روح شمبر كي پرسنا كورتي روح أبني بلون قل الروح من أمر ربي روح جي أمار وغيرك نيدش روح شمبر كي جاتي كنت بلون كي الله بلون جي أمار نيدش وما أوتيتم من العلم إلا قليلا তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে এটা বুঝবে না রূপ কি বেশি যাচাই করতে নাই যে আপনারা আসি কত যাচাই করবে আবার যাচাই করতে গেলে রূপ তাহলে রূপ রূপ তুমি রূপ সম্পর্কে কি যাচাই করবে আল্লাহ বলছে এটা তুমি জিজ্ঞেস করো না তাহলে ওইটা আমার ওদের নির্দেশ জিজ্ঞেস করে দেওয়া আমি মুশকিল তো তুমি এটা জানো قل الروح من امر ربي وما اوتيت من العلم الا قليلا ما ادري كيف قوم يا الله এবারে ওই সময় আচ্ছা এই অল্প সময়ে সব হয়ে গেছে সুবহানাল্লাহ তারপর বলছেন যে ইন্নাহু ইয়াসমাউ খালক খাফানি আলি আসহাবি ইলা ওয়াল্লু আনুম মুদবিরিন যখন যারা মানে দাফন করার জন্য এসেছে ওরা যখন ফিরে যায় তখন এই ব্যক্তি যাকে দাফন করা হয়েছে সে তাদের দুদার আওয়াজ শুনতে পায় সুবহানাল্লাহ এমনি মুহূর্তে আসেন দুই ফেরেশতা ফায়াতিহি মালাকান শাদীদ আল ইনতিহার ফায়ান্তাহিরানিহি ওয়া ইজলিসানিহি ফায়াকুলুনা লা মা রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ فيقولان له ما دينك فيقول دين الإسلام فيقولان له ما هذا الرجل الذي بعد فيكم فيقول هو رسول الله صلى الله عليه وسلم ওই সময় দুইজন কঠোর স্বভাব সম্পর্ক সম্পন্ন ফেরেশতা আসেন, এসে তাকে ধমক দিবেন আর বসাবেন, বসিয়ে বলবেন তোমার রব কে? তখন সে বলবে আমার রব আল্লাহ। ওইবার প্রশ্নের উত্তর দেয় যে ভালো, সে এরকম প্রশ্নের উত্তর দিবে আমার রব কে? আল্লাহ। বলেন তোমার দিন কি? সে বলবে আমার দিন ইসলাম। তাকে জিজ্ঞেস করবেন ওই ব্যক্তি যাকে তোমাদের কাছে পাঠিয়ে আনা হয়েছিল সে কে? তখন সে বলবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বলবে রাসূল আল্লাহ ওয়া মা আমালুক, তোমার আমল কি? বারবার বলুন শুনুন মুসলমান, ওয়া মা আমালুক। সে বলবে قرأت كتاب الله فآمنت به وصدقت, আমি আল্লাহর কালাম পাঠ করেছি, সুবহানাল্লাহ, আল্লাহর কালাম কিতাবুল্লাহ পড়েছি, এর উপর ঈমান এনেছি আর একে সত্য বলে বিশ্বাস করেছি। তো কি বলেন আপনারা, কোরআন শিখবেন না? ইনশাআল্লাহ কোরআন তো বড় দরকার প্রত্যেক মুসলমান পক্ষে, তো আলহামদুলিল্লাহ যদিও ভুল হয় কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ শুদ্ধ করবেন, লজ্জা নেই। আচ্ছা যারা লজ্জা করবেন একটু হাত দিলেন, অর্থাৎ কোরআন শিখতে লজ্জা করবেন না? কেউ লজ্জা করবেন না, এখন তো হাত দিতে না, তাহলে বুঝার কথা বুঝেছি। মাঝে মধ্যে এরকম মিস্টেক হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা যেহেতু কোরআন শিখলে লজ্জা বোধ করবেন না, তাহলে কোরআন শিখলেন মন থেকে বলবো ইনশাআল্লাহ তৌফিক দিবে। যেসব হালকা রয়েছে ওগুলিতে অংশগ্রহণ করুন, তবে হালকা ছাড়াই যে ব্যক্তি ভালো করতে যায় তার কাছে অবশ্যই মুশকিল, আল্লাহর কালাম শিখুন, ওরা থেকে দূরে থাকবেন না। তো ওই কি কি বলবেন? আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, আমি এর উপর ঈমান এনেছি, একে সত্য বলে বিশ্বাস করেছি। তখন তাকে আবার বলবেন ফায়াদুর ওয়া ইয়াকুল মার রাব্বুক ওয়া মা দীন মান নাবী, এরকম বলবেন। সে তো তার ওইটি বলছে আলহামদুলিল্লাহ, ওহি আখির ফিতনাতিন তুউদু আলাল মুমিন, এটা সর্বশেষ পরীক্ষা, এটা যে পরীক্ষার সম্মুখীন হবে মুমিন। তাহলে প্রথম ঘাটি হচ্ছে আখিরাতের প্রথম মানজিল, কোনটা বলেন? কবর। কবর যদি আপনি বেঁচে যান বাঁচতে পারেন, কবর যদি আপনি নাজাত পেয়ে যান সব স্থানে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কবর কাছ দিয়ে গেলে খুব বেশি টাকা দেন, এমনকি তার দাড়ি দিয়ে পানির কত চুকের পানির মতো, আমরা কাঁদি নাকি? ওরা সরাসরি জান্নাতি কিন্তু কাঁদে বেশি, সরাসরি আর তিন খলিফা চার খলিফা একজন তিন নম্বর খলিফা কে? উসমান বিন আফফান। কি বলেন জান্নাতি কিনা? বিশ্বাস করা ওয়াজিব জান্নাতি উসমান, একবার দুবার হল অনেকবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, এবারই তো যথেষ্ট, উসমান ফিল জান্নাহ আর তো। কিন্তু কবরের কাছ দিয়ে গেলে কাঁদেন বেশি, লোকজন বলে হে উসমান আপনি এত কাঁদেন কেন? জান্নাতের কথা আলোচনা হলে এত কাঁদেন না, জাহান্নামের কথা আলোচনা হলে এত কাঁদেন না, কবরের কাছ দিয়ে আসতে এত কাঁদেন? তিনি বলেন এই কবরই হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, এখানে যদি আমি কামিয়াব হয়ে যাই বাকি সব জায়গায় কামিয়াব হয়ে যাব, আর এখানে আটকা পড়বো বাকি সব জায়গায় আটকা পড়বো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে বলেন فذلك حين يقول الله عز وجل يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة, যারা ঈমান এনেছে মন থেকে আন্তরিক বিশ্বাসের সাথে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও কওল থাবিত সত্য বাণীতে দুনিয়াতে তাদেরকে প্রমাণিত সাবিত রাখবেন, প্রতিষ্ঠিত রাখবেন, আখিরাতেও সাবিত রাখবেন, প্রতিষ্ঠিত রাখবেন। দুনিয়াতে তারা আল্লাহর কালাম মেনেছে, দুনিয়াতে মেনেছিল। এবারে যখন কবরে তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমার রব কে? বলবে আমার রব আল্লাহ। ওর তোমার দিন কি? বলবে কি? তোমার নবী কে? বলবে কি? আমার বান্দা সত্য বলেছে, অতএব তোমরা তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি বিছানা তার জন্য বিছিয়ে দাও, তাকে জান্নাতি লেবাস করিয়ে দাও, তার জন্য জান্নাতের একটি দরজা করিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে চায় তার সৃষ্টি সৃষ্টি করে, ফেরেশতাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, তো এটা বুঝি। আচ্ছা, আমরা সবাই জানি জিন আছে, আছে কিনা? দেখি আপনি বলতে পারবেন না, হয়তো এই দর্শকগুলো কোন বাঙালি জিনা থাকতে পারে, আমরা জানি না। সুবহানাল্লাহ। শেখ আব্দুর রাজী বিন বাজ তুরারি দর্শে জেলে উপস্থিত হত। আব্দুর রাজী বিন বাজ বিশ্বাস করতে হবে তো জিনকে আমরা দেখি না। তাকে জান্নাতি লিবাস করিয়ে দাও, আর তার জন্য জান্নাতের দরজা খুলিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবা মিনাল জান্নাহ, একটি দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত তার কবর প্রশস্ত করে দেওয়া। এরপরে তার কাছে একজন আসবেন রাজুল হাসান, সুন্দর চেহারা বিশিষ্ট এক ব্যক্তি, কাপড় সুন্দর, তার শরীরের গন্ধ সুন্দর, ভালো সুগন্ধি। এসে বললেন, আবশির বিল্লাযী ইয়াসুকুক, আবশির বিরিদ্বাহি মিন আল্লাহ ওয়া জান্নাতিন ফীহা নাঈমুন মুকীম, তুমি সুসংবাদ গ্রহণ করো ঐসবের, ঐসব নিয়ামতের, যেসব নিয়ামত পেলে তুমি খুশি হবে, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি হবে, সুসংবাদ গ্রহণ করো জান্নাতে, যে জান্নাতে নিয়ামতগুলি চিরস্থায়ী, কখনো ওগুলি ক্ষয়প্রাপ্ত হবে না। সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি দেওয়া হতো, ওয়াদা করা হতো, তখন সে বলবে ওই জান্নাতির মানে যাকে কবর দখল করা হয়েছে সে বলবে ওকে আল্লাহ তোমাকে ভালো সংবাদ দিয়ে সুসংবাদ দিন আল্লাহ পাক, তুমি কি? তখন সে বলবে এত সুন্দর চেহারা তোমার, তুমি আমাকে খাওয়ার জন্য কল্যাণ নিয়ে এসছো, তুমি এত ভালো, বলো তো তুমি কে? কিছু লোক দেখবেন যদি কালো হয় একদম কালো, কিন্তু মন ফ্রেশ, ঠিক না? আপনার সাথে যখন কথা বলে আপনার মন একদম মানে মন খুশি করে দিল। আর কেউ আছে কুসুন্দর কিন্তু হেনামাবি জেইন, আপনার দিকে তাকালে কি অবস্থা? হয়তো এরকম হয় মানুষ, কোনো কোনো সময় এরকম পাওয়া যায়, একবার তার কাছে গেলে দ্বিতীয়বার মন ঠিক না, দিদি হয় কিনা এরকম? সুবহানাল্লাহ, চেহারা বলছে। তারপরে খালি জানস, তখন যখন এই লোকটি বলবে বলো তো তোমার চেহারা এত সুন্দর, হওয়া যখন গেল দিয়েছি ইবল খায়, তুমি কে বলো তো? সে বলবে আনা আমালুকা সালেহ, আমি হলাম তোমার নেক আমল। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন ভাই? নেক আমল করেন যখন আপনি, আপনাকে কবর রাখা যাবে তখন আপনার আমল সুন্দর চেহারা বিশিষ্ট আকৃতিতে আসছে। তখন সে বলবে ওই তো আমল, ওয়াল্লাহি মা আলিমতুকা ইল্লা কুনতা সারিআন ফি ইতাআতিল্লাহ তাআতিল্লাহ তাতিআন ফি মাসিয়াতিল্লাহ ফাজাযাকাল্লাহু খায়রান, আল্লাহর কসম মা আলিমতুকা ইল্লা কুনতা সারিআন ফি ইতাআতিল্লাহ, আমি তোমাকে দেখেছি সবসময় তুমি দ্রুত দ্রুতগামী থাকতে আল্লাহর বিধান পালনে। তাড়াতাড়ি কিনা দ্রুতগামী সেই থাকতে, তুমি সবসময় তৎপর থাকতে আল্লাহর বিধান পালনে, আর আল্লাহর নাফরমানি করতে তুমি দূরে থাকতে। বাতিল লি মাসিয়াতিল্লাহ, সালাতে যাবে আগে আগে যাওয়ার চেষ্টা করো। যে ভালো লোক দেখবে সবসময় তার মন ঝুলন্তায় বসে গেছে, আর যে বছর কোন রকম যদি জমাত পায় তো পেলো নাই নাই, পড়তে পারলে পড়তে পারলো না, এটা কিরকম? আর যে ভালো লোক তা আঁকি দিল আল্লাহ তো আঁকি দিল আল্লাহ ফরমাবাদি, সে তো আগে আগে চেষ্টা করবে আল্লাহ বিধান পাওয়ার জন্য। তো বলছেন ওই আমল তাকে বলবেন তার নেক আমল, ফাজাযাকাল্লাহু খায়রান, তোমাকে আল্লাহ নেক বদলা দিয়েছেন এবং দিবেন, ওই আমল বলে তাকে। তারপরে সুম্মা ইফতাহু লাহু বাবা মিনাল জান্নাহ ওয়া বাবা মিনান নার, তারপর তার সামনে জান্নাতের একটি দরজা খোলা হবে আর জাহান্নামের একটি দরজা খোলা হবে। তখন আর বলা হবে হাযা মান মানজিলুকা লাউ আসাইতা আল্লাহ, এটা তোমার মঞ্জিল ওই জাহান্নামের দিকে, এটা তোমার ঠিকানা ছিল যদি তুমি আল্লাহর নাফরমানি করতে, কিন্তু আব্দালাকাল্লাহু বিহি হা, এর পরিবর্তে আল্লাহ তোমাকে এর বদলে দিয়েছেন ওইটা, ওইটা কোনটা হবে জান্নাত? সুবহানাল্লাহ বিহামদি। তাহলে যদি মানুষ নেক আমল করে তার জন্য এই ঠিকানা, আর অসৎ আমল করলে ওটা বাম দিক, আগে বলুন ভুল হয়ে গেছে ইশারায়, বামপন্থী বাম হাত খাবারের সময় বাম হাত কে ভালো পায়, যার সাথে সম্পর্ক শয়তানের সেই বাম হাতকে ভালো পায়, খাবার সময় খাবার কি দিয়ে খায়? বাম হাত দিয়ে খায়। যার সাথে সম্পর্ক শয়তানের সাথে সে কোন হাত দিয়ে খায়? আর যে ভালো নেক যার সম্পর্ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে, যার সম্পর্ক আল্লাহর সাথে, সেটা আনা দিয়ে এখানে আর পানি খাচ্ছে বা হাত দিয়ে এরকম করে গেল মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো কি বামা দিয়ে খেয়েছেন? কেউ যদি দেখা খাবে আমি খাবো, আজকে দিয়ে শুরু করে দেবো। আমার নবী বলেছেন, খেয়াল করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাকুলু বিশিমাল ওয়া লা তাশরাবু বিশিমাল ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি। তোমরা বাম হাত দিয়ে পানাহার করো না, কারণ শয়তান বাম হাত দিয়ে পানাহার করে। কে বলেছেন? এবার জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যাতে জিমার আছে জিমার জন্য চলে যায়। কার প্রমাণ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাযা বামা খাবার খাবেন ধান, ভালো কাজ খাবার খান, পানি খাবেন ভালো কাজ খাবার খান, কাপড় পরিধান করবেন ভালো না খারাপ, জুতা পড়বেন ভালো না খারাপ, মসজিদ যাবেন ভালো না খারাপ। তাই প্রত্যেকটি ভালো কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিককে পছন্দ করতেন। উযু যে আমরা করি ভালো না খারাপ, কত গুনাহ ঠিক না ঠিক, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল চিরুনি করতে সময় ডান দিক কেউ অগ্রাধিকার দিতেন। সুবহানাল্লাহ। কানা ইউহিব্বুত তাইয়াম্মুম في ترجلي وتنعلي وفي طهولي وفي شكله كله محمد رسول الله صلى الله عليه وسلم شنو شنو نقول تسمع دانتي كي قرآن كي رديتين فرصان تقول دانتي كي آلي جوتا قرد تسمع دانتي كي آلي وزو قرد تسمع دانتي كي آلي فرق خبر تسمع دانتي كي آلي كي نعم قبرا كي نقول আপনার আমল এসে আপনাকে বলবে তুমি সবসময় ভালো কাজে তৎপর থাকতে, আল্লাহ দূরে থাকতে বিলম্ব করতে, তাই তোমার তুমি এই সুসংবাদ পাচ্ছ, আল্লাহ তোমাকে নেই তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে। আর বলা হবে যদি তুমি আল্লাহর আফরমানি করতে তাহলে তোমার ঠিকানা ছিল এটা, আল্লাহ এর পরিবর্তে তুমি যেহেতু আল্লাহ ফরমাবরদারি করেছো আল্লাহ এই এই ঠিকানা তোমার জন্য করে দিয়েছেন, আর ওই ঠিকানা জান্নাত। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানান। এই সময় সে কি বলবে যখন দেখবে মাশাআল্লাহ জান্নাত, কিন্তু এখন তো জান্নাতি যাবে না, জান্নাত তো কিয়ামতের দিন, তখন বলবে রব্বি আজিল কিয়ামাস সাআ, আজিল কিয়ামাস সাআ কাইমা আরজু ইলা আহলি ওয়া মালি ওয়া ইয়াকালু লাহু উসকুন। বলবে হে রব তাড়াতাড়ি করে সাথে কিয়ামত টাইম করে দিবে। কবরের আযাব থেকে আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচান, জাহান্নাম থেকে যেন আমরা সকল বাঁচতে পারি এই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের ঋণ বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও। সর্বশক্তি বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ হয়েছেন তাদেরকে শিফা দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখেরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ আল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।